بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي والنجم إذا هوا شپوت نکھترير جاکن هايوا استمیتو ما ضل صاحبكم وما غوا تما دير شنگی بیبرانت نوئے بیپوت گامیو نوئے وما ينطق عن الهوى এবং সে মন গড়া কথাও বলে না ان هو الا وحي يوحى ইহা তো ওহি যাহা তার প্রতি প্রত্যাদেশ হয় علمه شديد القوى তাকে শিক্ষা দান করে শক্তিশালী ذو مرة فاستوى প্রজ্ঞা সম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হইয়াছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে অতঃপর সে তাহার নিকটবর্তী হইল অতি নিকটবর্তী ফলে তাহাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা উহারও কম فأوحى إلى عبده ما أوحى تكن الله تار بندار پتی جاہا اوہی کری بار تاہا اوہی کری لین ما كذب الفؤاد ما رأى جاہا شے دیکھیا چھے تاہار انتکرن تاہا اشکر کرے نائی أفتمارونه على ما يرى شے جاہا دیکھیا چھے তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করিবে নিশ্চয়ই সে তাহাকে আরেকবার দেখিয়াছিল প্রান্তবর্তী বদরি বৃক্ষের নিকট যাহার নিকট অবস্থিত বাসদান إذ يغشى السدرة ما يغشى যখন বৃক্ষটি যদ্দ্বারা আচ্ছাদিত হইবার তদ্দ্বারা ছিল আচ্ছাদিত ما زاغ البصر وما طغى তাহার দৃষ্টি বিভ্রম হয় নাই দৃষ্টি লক্ষ্যচ্যুত হয় নাই لقد رأى من آيات ربه الكبرى সে তো তাহার প্রতিপালকের মহান নির্দেশনাবলী দেখিয়াছিল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে তবে কি তোমাদের জন্য পুত্র সন্তান এবং আল্লাহর জন্য কন্যা সন্তান তিলকা ইযান কিসমাতুন দিযা এই প্রকার বন্টন তো অসংগত ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম يتبعون إلا الظن وما تهوى الأنفس ولقد جاءهم من ربهم الهدى এইগুলি কতক নামমাত্র যাহা তোমাদের পূর্বপুরুষগণ ও তোমরা রাখিয়াছ যাহার সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই তাহার তো অনুমান এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে অথচ তাহাদের নিকট তাহাদের প্রতিপালকের পথ নির্দেশ আসিয়াছে মানুষ যাহা চায় তাহাই কি সে পায় বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহরই ملك في السماوات لا تغني شفاعتهم شيئا لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. আকাশে কত ফেরেশতা রহিয়াছে, উহাদের সুপারিশ কিছুমাত্র ফলপ্রসূ হইবে না, তবে আল্লাহর অনুমতির পর যাহার জন্য তিনি ইচ্ছা করেন ও যাহার প্রতি তিনি সন্তুষ্ট। ইন্নাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনা আল মালাঈকাতা তাসমিয়াতাল উনসা। যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা এই নারীবাচক নাম দিয়া থাকে ফেরেশতাদেরকে। ওয়ামা লাহুম বিহি মিন ইলম ইন ইয়াতবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। অথচ এই বিষয়ে ওদের কোনো জ্ঞান নাই, ওরা তো কেবল অনুমানেরই অনুসরণ করে, কিন্তু সত্যের মোকাবেলায় অনুমানের কোনোই মূল্য নাই। فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا। অতএব যে আমার শরণে বিমুখ তুমি তাহাকে উপেক্ষা করিয়া চলো, সে তো কেবল পার্থিব জীবনই কামনা করে। ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى। ওদের জ্ঞানের দৌড় এই পর্যন্ত, তোমার প্রতিপালকই ভালো জানেন কে তাহার পথ হইতে বিচ্যুত, তিনি ভালো জানেন কে সৎপথ প্রাপ্ত। ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى। আকাশ মণ্ডলিতে যাহা কিছু আছে ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই। যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যাহারা সৎকর্ম করে তাহাদেরকে দেন উত্তম পুরস্কার। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়রাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লা লামান ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইযা আনশাআকুম মিনাল আরদি ওয়া ইযা আনতুম আজিন্নাতুন ফী বুতুনি উম্মাহাতিকুম ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। ওরাই বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে, ছোটখাটো অপরাধ করিলেও তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। আল্লাহ তোমাদের সম্পর্কে সম্যক অবগত, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছিলেন মৃত্তিকা হইতে, এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূণ রূপে ছিলে। অতএব তোমরা আত্মপ্রশংসা করিও না, তিনি সম্যক জানেন মুত্তাকি কে। তুমি কি দেখিয়াছ সেই ব্যক্তিকে যে মুখ ফিরাইয়া নেয় এবং দান করে সামান্যই, পরে বন্ধ করিয়া দেয়? তাহার কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে প্রত্যক্ষ করে? তাহাকে কি অবগত করা হয় নাই যা আছে মুসার কিতাবে? এবং ইব্রাহিমের কিতাবে যে পালন করিয়াছিল তাহার দায়িত্ব? উহা এই যে কোন বহনকারী অপরের বোঝা বহন করিবে না। আর এই যে মানুষ তাহাই পায় যাহা সে করে। আর এই যে তাহার কর্ম অচিরেই দেখান হইবে। অতঃপর তাহাকে দেওয়া হইবে পূর্ণ প্রতিদান। আর এই যে সমস্ত কিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর এই যে তিনি হাসান তিনি কাঁদান। আর এই যে তিনি মারেন তিনি বাঁচান। وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী। مِن نُطْفَةٍ إِذَا تُمْنَى শুক্রবিন্দু হইতে যখন ও স্খলিত হয়। وَأَنَّ عَلَيْهِ النَّشْأَةَ الْأُخْرَى আর এই যে পুনরুত্থান ঘটাইবার দায়িত্ব তাহারই। وَأَنَّهُ هُوَ أَغْنَى وَأَقْنَى আর এই যে তিনি অভাব মুক্ত করেন ও সম্পদ দান করেন। وَأَنَّهُ هُوَ رَبُّ الشِّعْرَى আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক। وَأَنَّهُ أَهْلَكَ عَادًا الْأُولَى আর এই যে তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করিয়াছিলেন। وثمود فما أبقى আর সামুদ সম্প্রদায়কে কাহাকেও তিনি বাকি রাখেন নাই। وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى আর ইহাদের পূর্বে নূহের সম্প্রদায়কে উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। والمؤتفكة أهوى উল্টানো আবাস ভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন। উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি। তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে। অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবীও এক সতর্ককারী। আজিফাতিল আজিফা কিয়ামত আসন্ন। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা আল্লাহ ব্যতীত কেহই ইহা ব্যক্ত করিতে সক্ষম নয়। আফা মিন হাযাল হাদীস তাআজাবুন তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করিতেছো। وتضحكون ولا تبكون এবং হাসি ঠাট্টা করিতেছো ক্রন্দন করিতেছো না। وأنتم سامدون তোমরা তো উদাসীন। فاسجدوا لله واعبدوا অতএব আল্লাহকে সিজদা করো এবং তাহারই ইবাদত করো।